প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। পথ হারা পথিক দেখো, পথ হারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাকে তোমার, তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় কালো মেঘে ঢাকা জো আমার মনে রাখা, নতুন ভরে হৃদয় করে করো এ আধার বিনা। ও কালো মেঘে ঢাকা আমার মনে রাখা, নতুন ভরে হৃদয় করে করো এ আধার বিনা। এই অমানিসা দূর করো, এই অমানিসা দূর করো, তোমারও আলোক ছটা তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। পথ হারা পথিক দেখো, পথ হারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাকে তোমার, তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। আর কতদিন বইব আমি এমন পাপের বোঝা, দেখাও আমায় যে পথ তোমার অতি সরল সোজা। ও আর কতদিন বইব আমি এমন পাপের বোঝা, দেখাও আমায় যে পথ তোমার অতি সরল সোজা। আধারে আ দিও না ছেলে, আধারে আ দিও না ছেলে, কখনো অবহেলা তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। পথ হারা পথিক দেখো, পথ হারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাকে তোমার, তোমারে বান্দা বড় অসহায়। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। তোমারে বান্দা বড় অসহায়, তোমারে বন্দা বড় অসহায়।